بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি আয়াত তাহুগা উহুদু হাঙ্গুরামাগে ওয়াহাকা বায়ান করবানি কুরি রেগেস পাই ওয়াহাকা ওয়ানি বায়ান কোফা মি আয়াতুগা আল্লাহ মি ওয়াহি করবানি এ উহুদু হাঙ্গুরামা বড়াগেন আসহাবে কারণ এ মুসিবা জেহি বড়াগা তুমা ফাহুগা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বায়ামি হুঙ্গে মাচ্চা হিংহামা জেহুম মি বাওয়ালাবানি আমাহাং কাম বাওয়ালাবানি ثم انزل عليكم من بعد الغم امنه نعاسا دين الله سبحانه وتعالى تيباميه گمچا باوالوي من بعد الغم اهتام يفهوغا امنه نعاسا امان كمگ گتوغا باوالوي ثاياجهم ثاياجهم امان كمگ گتوغا باوالوي كوري دوس بيان کو فوانه هنگوراماگ ميدانوگا ندي اومكي اي رحمتكي اللهوگه اللهوگه رحمت اللهوگه নাসরু আন্না কামুগে দালিলু হেকি এই হাঙ্গুরামাগে ময়দানুগে তিবি মুমিনুন না নিদিয়াউ ইয়াগশা তাইফাতাম মিনকুম তিবামি হুঙ্গে তেরেং এব্বায়াকু বায়ে জামাতে গে মিহুম ফরওয়ালিয়ে এ নিদিয়াস তায়াজে হুং আস ফরওয়ালিয়ে ওয়া তাইফাতুন আদি এহেম বায়াকু সুয়ে তিবামি হুঙ্গে তেরেগে এ মিহুন নামি বিগো তাকি কাদ আহাম্মাতুহুম আনফুসুহুম এ মিহুঙ্গে আমিল্লে নাফসাং এ কানি বিসনি এই মুনাফিকুগে ওয়া এমিহুং হামেকানি বিসনালি এমিহুংগে নাফসু তাকা ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি দন্নাল জাহিলিয়া এমিহুং আল্লাহা দে তেরেগা হাগ্গুনুং হি তাকুরামুংগেন দিয়ে জাহিলিয়া হি তাকুরামুংগেন দিয়ে বামিহুং এই এমিহুং হি কুরি হি কুরমা কি কবা এই এমিহুং এ ময়দানুগা মুমিনুন নং এজেহুনু মুসিবা জেহুনিমা মেমিহুং মিহি কুরি মি হাগ্গু দিন কামুগা বি নামা আহারমেন বাইয়েন হইয়ে আল্লাহকে নাসরু আইহে মি হাগ্গু দিন কামুগা বিনামা আদি এই হাগ্গু রাসূল কামুগা বিনামা এগতম মিহু নুবাহি তাম মি কুরি ইয়াকুলুন মি বামিহু মি বুনানি হাল্লানা মিনাল আমরি মিন শাই তিমান নামেন নাং এবস কাহালে ইখতিয়ার লি বিগেন ওয়ে হেইয়ে এবস কাহালে ইখতিয়ার লি বিগেন ওয়ে হেইয়ে এবহি নাসরুগে নাসরুগে এবস কাহালে ইখতিয়ার লি বিগেন ওয়ে হেইয়ে আল্লাহ ওয়াহি করবানি কুল এ মুহাম্মদ ফান কারি ফান বিদাল ওয়াশ এমিহু না ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ উরিহা ইখতিয়ার লিবি ওডিগা মানে আল্লাহ আসে এ খালাং ইরাদা করে বিগত কাশে এখান তাত্তা এ নিয়া করবানি এ খালাং ইরাদা করে বিগত আসে এ খালাং এ খান তাত্তা নিয়া করব মুমকিন দানি দেন আল্লাহ ভাই করবানি মি মুনাফিকুন না বেহে গত ইখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক এমিহুং গে হিতাহুগা ফরওয়াতে কালেগ ফান ফান কুরা খান তাত্তা নিফাক নিফাক এমিহুম ফরওয়াতে খালি ফানা দেতেরেগা হাসাদে বেরি কামা রুলি বেরি কাং এমিহুম হিতেরেগা ফরওয়াতে খালিগ ফানা ফালন কুরা কান তত্তং এবামিহুম খালিগ ফানা দেতেরেগা ফর হিত্ত এবামিহুম গে হিত্ত হুগা ফরওয়াইং বাতিবেতে ইয়াকুলুন এবামিহুম বুনতে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা মি এমিহুম গে নাফসু তাকা নুয়াতা এমিহুম গে রাহমাইতেরেনা একা কোনে একা মি বুনানি এমিহুম গে হিতু হিতুগা হিতুম মি বুনে জানি নুয়াতা এমিহুঙ্গে রহমাতের না মি বুনানি লাউ খান লানা মিনাল আমরি শাই উম্মা কুতিলনা হা হুনা আহার বিনাং এবেস ইখতিয়ার লি বিগেন ভি নামা আহার বিন মিতাঙ্গা গাতুলুয়া কান নু জেহুনি হে আহার বিন মিতাঙ্গা গাতুলুয়া কান নু জেহুনি হে আহার বিন এবেস ইখতিয়ার লি বিগেন ভি নামা এবাহি আহার বিন এ কাদে ফান তাবাবে গেন নেমি তিবি এই হাগ্গু দিন কামুগা ভি নামা আহার বিন গাতুলুয়া কান নু জেহুনি হে মি ময়দানা কো قل كاليك فانو يدار واشي الله يكرمني يا محمد كفان كاليك فانو يدار واشي لو كنتم في بيوتكم تيبامي هون تيبامي هون جي جتاكو غوي نماوس فورو بيجن جتاكو غتي بي نماوس لبرز الذين كتب عليهم القتل الى مضاجعهم ابيك جمتش قتل الله ليوفا فاوا ميهم اميهم جي تاماتي تكا فالو بيجن ايه قتل وان هوري تانكا فالو بيجن ايه এ বাইগে মাচ্চা গাতুল লিউবাহ মি মিম্বরং ইমামুগে বায়ে মিতাঙ্গা মি বায়াম বেগে দানি এ বাইগে মাচ্চা আল্লাহ সুবহান ওয়া তাআলা গাতুল লিউবাহ ফাবি মিহুম এ মিহুম এ গাতুল ওয়াং হুরি তানাকা আই হে এম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানি এ মিহাকু এহেন রাহেগা মারমাং আল্লাহ নিয়া কুরবাফ ওই জিয়া এ দুয়া হেগে মারমাং অন্য দুয়া হেগে না জিহেনা কমস বেন মাহিরা হাদদা দাঁ জিহেন কমে গোতে বিয়াছে না কমেস বেহেন হয়ে জিহেন দাঁ এতনা গোসে না মারওয়ানে এম বেহেন আল্লাহ মাই কুরবানি এ বাইক গে মাচ্চা হাঙ্গুরামা গে মাহদান গ গাতুলু লিউ বিফাওয়া মিহুং এমি হুন নি কুবেগ আন্নানেতে এতনা ইয়াকু শাক্কে বেসনেতে আল্লাহু নি আকুরাবা ফাওয়া গোইং এই ওয়ালি ইয়াবতালি আল্লাহ মা ফি সুদুরিকুম ওয়ালি ইউমাহহিস মা ফি কুলুবিকুম ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদুর আল্লাহু মিকান্তাত তাজসেবি হুদু হাঙ্গুরামাগে মায়দানুগে জেসেবি কামে বিয়াই জেসেবি এই তিয়াবামি হুঙ্গে হিত্তা হুগাওয়া এচ্ছেন আল্লাহ ইমতিহান করে বমাসে আর এই তিয়াবামি হুঙ্গে হিতরে গাওয়া খান্তাত্তা খালিস করে বমাসে তিয়াবামি হুঙ্গে হিতুগাওয়া ঈমান কাং ইমতিহান কুঙ্গে ঈমান কাং খালিস করদে বমাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ খান্তাত্তাঙ্গে জেসেবি হুদু হাঙ্গুরামাগে জেসেবি কামে বিয়াই জেসেবি এই এতানুম বাবরমি হুম ফাহাগে ফাড়বেগেন দিয়া মুনাফিকুম ফাড়বেগেন দিয়া বালিকার মিহুং হিতুগ ঈমান কাম বালিকার মিহুং ফাড়বেগেন দিয়া এতানু ঈমান কাম বারগদা মিহুং বেস ফাড়বেগেন দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহু দোহা কুরআনাকে জেসসেবি কান্তাত্তং মুমিনুনং এজেসসেবি এ মিহুং ইমতিহান করব মাট্টাকা বাবর মিহুং ফুরগাস দিয়েস দিয়া এবাহ কাদি এবাদে ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর আল্লাহি তিয়াবা মিহুং হিত্তা হুগা বা হুরি হাকামে মুলাদদেনে বডিগেন বা রাসকালাগে জুবাইর গফানু ইদাড়বানি জুবাইর ইবনু আওয়াম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাওয়ারি হাওয়ারি এবার মাই সহাবি সরুগেগে উফার কামা খবর লিবেডা গাই দিহা সহাবি গে তেন সহাবি একাই ফান বিদাল মানে তিমান্না বালাং হুরিমে উহু দহ গোরামে গে দুহুগা মিস্তা কুন্না হাম মুমিনুং গে তেন একা কুয়েস নেতে নিদিনান্না নিদিনান্না মিহুগে লোথম মেরে তান তিমান্নে দেখুনিমে মিহুগে নিদি আস কেন গোস লোথম মেরে তান তিমান্না দেখুনিমে আল্লাহ কুরআন ইন্নাল্লাযীন তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামআন ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাযি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গাফুরুন হালীম হামাকাশাবারুম তিয়াবামিহুম দুকুমুন আমরাদিয়ামিহুম ইয়াউমাল তাকাল জামআন দিলাশকার জামাবিদ ওয়াহু দিলাশকার জামাবিদ ওয়াহু মুন আমরাদিয়ামিহুম এ মুনাফিকুম ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাযি মা কাসাবু মি মুনাফিকুন নুয়াতা মানে ময়দানুগা ফুরাগাস্তি দিয়ামিহু মুমিনুগে তেরেন বেস বায়াকু দিয়াতা হাঙ্গুরামা বারগাদাবি হিন্দুগা মুমিনুন তা গাতুলু আমুন দিয়া হিন্দুগা এ কাফারুঙ্গে লস্কর আমরা আস খালিদুন ওয়ালিদ এমবুরি আস মুমিনুন গাতুলু কুরআন ফেশিমা মুমিনুন বারগিনামিহু মাদিনা দিমা এমবুরি দিয়া এমিহু না বেহেগতুন নুয়াতা মুনাফিকুন না বেহেগতুন আল্লাহুম ইয়া কুরবানি তিয়াবামি হুঙ্গে তেরেই মুনা বুরা দিয়ামি হুন দিলাশকারু জামাবি দুহুগা হাকিকাতুগে এমি হুন না এহেম এবি ইন্নামা ইস্তাযাল্লাহুম শাইতান বিবাযি মা কাসাবু এমি হুঙ্গে কুরি বায়ে খান্তাত্তাহুগে সাবাবুন শয়তানা এমি হুন কাসওয়ালি হাগগুমাগুন হাগগুমাগুন শয়তানা এমি হুন কাসওয়ালি এমি হুন কুরাবুনু কুরেগে সাবাবুন ফাফাইগে সাবাবুন এ ফাফাইকি কোবাই গনিমা মুদাতা গানিমা মুদলং এমি হুন দাহিবতিবি মা গানিমা মুদাতা কারিং আমা এ ফাফাইং হাইগা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর ফুলা এমি হুন নুকিয়া মান তেরবি একালে ফানু হাদিস উল কুরাবি মিতা গতি বা আমি হুন তিবে হেতি মান কালে ফানু আমরু না নান নিস্তি বা আমি মি ফারবাদামা তিন নুফাবা তিগে এন নামাস এ বা আমি হুন ফেবি গানিমা মুদাতা ফেনুন হিন্দুগা এমি হুন গে হিতা শয়তানা দাহিবতি কাম বেদ্দি বেদ্দি হিন্দুগা এমি হুন ফেবি এতানু এহেন কাম আল্লাহ বাহি কুরবানি একাং এহেন বি এমিহুম কুরি ফাফাইগ সাবাবুন শয়তানা এমিহুম মাগুম কাসওয়ালিয়ে ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম হামাকাশুন আল্লাহু এমিহুনা মাফ করদে ফাফি আল্লাহু মাফ করদে ভি এমিহুনা এই এ মুমিনুন গে তেরেং এ মুনামরা দি এমিহু ইন্নাল্লাহা গাফুরুন হালিম হামাকাশাবারুন আল্লাহি গিনা গিনা ফাফ সাবা খেতেরি অন্তরাস কালাঙ্গে ওয়ারা খেতেরি রাস কালাঙ্গে আল্লাহি মিস্তাকুন এবার ফাফ তা কুরায়রো সে কালাঙ্গে বা ফুসসাবা মুঙ্গেন্দা ফুসসাবা দে ভাইবা يا ايها الذين امنوا لا تكونوا كالذين كفروا وقالوا لاخوانهم اذا ضربوا في الارض او كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسره في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير اي امام وجميستكون تيباميهم اي كافر ويميستكون فدا نواشه كافر ويميستكون فدا نواشه اميهم اميهم گه اخون نبونته مي تانگس مي منافقون گه وا এমিহুং এমিহুংগে আখুন নাব্বুনেতে ইজা দরাবু ফিল আরদি বিমাতিগে দাতরু কুরা হিন্দু আও কানু গুজ্জান ওয়া তাহা গুরামান নিকুন না হিন্দুগা হাঙ্গুরামান নিকুন না হিন্দু এমিহুং পুনে উলেতে লাউ কানু ইনদানা এমিহুং ebahi hangurameage shahidu wimihun wata gatul wimihun emihun harmenge gatuga tibinama laukano indana harmenge gatuga tibinama ma matu wa ma qutilu emihun marevesnuhi hade gatul evesnuhi liyaj'al Allah zalika hasratan fi qulubihim Allah kanta egota levvi emihun na hitamaige gotuga emihun ge hittakan hitamaige gotuga e wallahu yuhyi wa yumit Allahi marubadiru waras kalange Allahi marubadiru waras kalange wallahu bima ta'maluna basir adi Allahi ati abamihun qura kanta deke wodigem waras kalange Allah subhanahu wa ta'ala hanguramaage maadanu ge levvi kamen elevvi munafiqun ge hittakan hitamaige gotun emihun was nikuin kamako emihun nikuti kon maqsad ekka ganima mudaluge beenumuga ehin namas etaanga ebamihun nam muslimun nam ejehunu musiba ejehunu hinduga memihun waram mayus wegendiya waram mayus wegendiya ewagutuge emihun mi faad faaduge waahakata dakkan fesi timan namen ge ega tibinama kiha rangalo hejje mi taanga mi musiba tenu jehuniye memihun ge tenemes bay emihun gatulu wegendiya den Allah mikrun wala in qutiltum fi sabilillahi aw muttum lamaghfiratun min Allah wa rahmatun khairum mimma yajma'un tibamihum Allahu mauga qatlu wina mawes adi marwina mawes lamaghfiratun min Allah ki harangalo heji Allah ge adratun bodu faafa fussumete wa rahmatun adi bodu rahmateke khairum mimma yajma'un ekanta emihun e jamaa kura huri ha chaka kura ma heo kam bodu hangura ma ge maadan nikoma shahidu imama arangalen nun heji Allah ga dotunga tibodo faahu samake e shahid wa bagutuga e nage le bimati ge jehe hindu e nage le horigen gos bimati ge jehe hindu ga hori ha faa fa fuwe gende Allahumma ga shahid wa miha e nage le emme furtama le fodu bimati ga hama jehuma ekuga e nage hori ha faa fa take fuwe genda ana ena kurum maasum ge gende hisab ei ma heowe genbe mistakun duniyavi gotunga jama kura hori ha echaka bo duniyavi gotunge jama kura huri ha echa kabure allahumma ga marwuma allahumma ga shahidu ma he kam bode wala in muttum aw qutiltum la ila allahi tuhsharun tibamihum marwina mawis adigatul wina mawis allah ge hadratar he tibamihum jama bun oti allah ge hadratar he tibamihum jama kura wani tibamihum tabi marakum marwina mawis adi hangura ma ge maadanu gatul wina mawis mimihum masay sene hangura ma nun kuma ge tahwa tibina mar wesnu ihe gatul wesnu ihe Allah wahi kurawani hanguramaage maadanan nikumen gos mar gatulu winamaves adi geega tibegen tobi marakum marwinamaves Allahu ge hadratar ham huri ha emme rujuwa bumoti jamaa bumoti mahshar kurabumoti fa bima rahmatin min Allah lin talahum Allahu ge rahmatuge sababunne Allahu kalege faana levvi rahmatuge sababunne lin talahum kalege faanu mistakunna ebai ebami hunna hamdar diwe wadagati himmado maatiri wadagati kalege faanu ge hi madama yatirivi Allahu ge rahmatek ge sababunne e kalege faana ki ei waran akhlaq khulqu heo be kale madama yatirivi be kale e kalege faana ki rasulullah sallallahu alaihi wasallam e ki e kalege faana de tere mihak wadinu ba kame kuriyas e kama maaf ko devwa be kale e kalege faana ki waran madama yatiri mistakuna namuna e gotuga husairo be kale ngei Allah subhanahu wa taala kuriha nabi be kale unge tere mbesem me akhlaq heo khulqu heo rasula ei Allahu ge rasulah muhammad sallallahu alaihi wasallam ekalege faana behegotun aishatuge faana vidalawani kana khulquhul qur'an bayakwa ye kalege faanuge akhlaqa behegotun suwal qur'an as dannawani ko bahe kalege faanuge akhlaq kihinen he hunnani kalege faanuge khulqu aishat faana vidalawi kana khulquhul qur'an ekalege faanuge khulqu fulati qur'an kiya kiya washe e kiya walare ingene kalege faanuge khulqu fulu muli qur'an e ye kalege faanuge khulqu fulai waram madama yatiri be kalen allahumma wahi qurawani ekalaange rahmatuge sababunne kalege faanu mistakunnan hamdardiye wada gati kalege faanuge hi madama yatiri wi ekalege faanuge ekalaange rahmatuge zariyanne den allah wahi qurawani walau kunta faddan ghalidhal qalbi kalege faanu hinharu tobigotun harukashi be kalaka wi nama lam faddu min hawlik kalege faanuge arihum mistakun filadiye ekakwes gaayno wi he kalege faanaka mistakun kalege faanu ge nasehai adwas adwahang yannani e kalege faanu madamaa tir khuluqu hiyo be kale kawaatiye kalege faanu tobigotun harukashi adi hin haru be kale ka ve wadaya ga innama mistakun kalege faanu du koddiyai he ekak wes nai he kalege faanu ge arihaka ehm wima allah e kurawani fa'fu anhum ehm mistakun na maaf kurawaashe wastaghfir lahum adi ibami huna fa'fu husamange de allah ge hadratun dannawa deshe washabirhum fil amr adi kandattahuge ebami hunna mashwara kurawara allah allah ge rasulayngati allahumur kurawafa kamek kurawanya e ashabe kalam kiben mashwara wes assaware mer udhang ura ma ge do hobese kale ek fan mashwara esse wes ashabe kalam kiben gina ashabe kalam mashwara debbi madina ge rabbeeru ge hangurama kuruma emwe kale fan kiben ada gati makka ge madina ge rabbeera kom yakas allah ge rasulan allah ge amru qurbani ashabe kalam ge kiben mashwara ho dawashe ema mi allah ge sunnai ekalaange mistakunna angawa sewani kamek kuranya amilla ekan kurumuge kurin hiwla famihunge kibai mashwara ho dash hiwla famihunge kibai mashwara ho dash erunge kamuge allah baraka indabane ye allah ge rasula kom mekala ekale fana kan musji he mistak ke mashwara ho daka ye allah ge wahia amal kurawa be kale ekale fana ki ehin namaves allah subhanahu wa taala ekale fana ang e angawani mistahunge kibai mashwara ho dawashe Allah ekalaange ei evves faraatakum kamakabbe enu bodinu konnawa faraati adi ekalaange kurawwa evves kamaka evves faraataka suwal evves nu kurawene eki vei emminge khaliq la yusalu amma yafal Allah ekuran quran la yusalu amma yafal wahum yusalun ekalaange kurawwa evves kamaka ekalaange suwal nu kurawene evves faraatakan neti ekalaange suwal kurawene ekamaku mistakunna suwal kurawene ehin namais ekalaange mistakunnan haama koddewma gotun kame kurnya mashwara hodan jihenakan angawa dewma gotun ekale ekalaange jinnin e farai kurawwa fa Allah subhanahu wa taala bimati ge ehin khalifa en haddawan gastu kurawwi emme furtam bimati golon jinnin insanu ge kurin insanu kurin golon jinnin insanu kurin heddewunu bay jinnin naki Allah subhanahu wa taala emihun e farai kurawwa adi anekka bi mati khalifa insanunge khalifa he de magast kurabi malaike be kalam ki be mashwara hote eik no khaliq allah allah malaikatun dannawani timan allah mi ulwani bi mati galun khalifa en haddawashe egen aslu angaya de wani allah subhanahu wa taala ekalanga be no kurunu be mashwara yak ehna mise kalanga angaya de wani mistaku awas fenu gannare kan tatta huga mashwara ho daagen kan tatta kurare rasulullah madhi sul kurawani istikhara namadu kuffa kamek kurumak gastu kura hinduga ekamuge heonu ba ena yagin wanya ekamuge macchan istikhara namadu kon istikhara duwa ko den heola fami ho kiben mashwara ho da fe kan ko fiya duwa ko se kamuge ena nakamiyab wegen nu dane ek bar ka illawana allah rasulullah sallallahu alaihi wasallam wahi kurawani washawirhum fil amr kamek kurawenya asawe kalu kiben mashwara ho da washe ekale fan waragina kan tatta huga asawe kalu kiben mashwara ho dewi badur han gurama ke do he kare fan min janiqo min janiqo behettevi tankama kunu dia asawbe kalakumi dannawani allah ge rasulaye kalege fan min janiqo mi kiyani de mi harbuna nyateyen karo eru hila fono ayati hila ukayati alifan bola ellan ege bodati hila min janiqo mitanga kalege fan ti behettevi allah ge amru fulan he nuwata kalege fanu ge amilla fulan heyye dennevi timan kalege fanuge amilla fulase allah amara nukuralle dennevi hem vejjia mitanganu bahattaware minjani ehangurama ki ukulake ehema timan dakka tanegga bahattaware etaage kalege fanu behettevi kommiyakas mashwara hoden jihene huriha kamegga fa iza azamta fatawakkala ala allah den allah emi wahi korwane kalege fanu den kamaka mihar miyati furatama allah kibai mashwara ei istikhara kurun den mu'minu heula faalutahunge kibai mashwara hodun den yafahuge ekan kurumak kalege fan azum kurawafiya den allah wakil kurash mer wakil kuram me daskod deni wakil kuram ne wakil kurma ki umri ha sababu tahegge hifafa den wakil kuran je em rasulullah sallallahu alaihi wasallam kurawani jamalu e banna ichigge bande fa den wakil kofa dahre da tanaka jamalu nuwas assa allah hawale kiya fa gosya jamale non nan nai rapeta e wakil kuruma ki ei huri allah levi huri ha sababu tahegge hifafa den allah ha kan tatta hawale ku ekalange be huri ha kamaka sababu tallawa ha misala ka rizq ho dumang eri ekalange sababu tallawa fa e sababu tahuge hifa den allah wakil kure erun allah rizq devwana ehen nawas miyaku tammati ga angfula ko gen oyegen allah timana devwan huri che jade devwana e kiya o takas rizq na na ne hadis ugan nan nan wakil kurma ki ay allah labbi huriha sabu tahe gehifa den allah itimad kurun allah yaqin kurun e amikane wakil kurun ha allah kurun inna allah yuhibbul mutawakkilin ham kurun allah subhanahu wa taala wakil kurma mi hindake lobe wad ganna wakil kurma ki alukamen ay wakil kurma ki wakil kurum mi ege taaraf wakil kurum ge lafzi mane ki ay kamen hawal kurun farataka ay wakil kurma ki di hem wes munane ekamuge wakalat kan kurun mihege faraatum wakalatukan kurun ei enage faraatum ena hawal kuri kamen ena ada koddinun ei wakalatukan kurmaki egotan Allahu ge hadratakan tattan hawal kurun mi shariigotum wakil kurmaki ei Allahu lebbi huriha sawtahe ge hifafa den Allah ayagin kurun den Allah ayna kan tan hawal kurun timanna mi hifiye Allahu lebbi huriha sawbegga den rizqu de manu de bunge Allahu kameke timanna de bahre rizqu ei wakil kurmaki Rasulullah sallallahu alaihi wasallam hadis qura'a fa law annakum tatawakkaluna 'ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayra taghdu khimasan wa taruhu bitana. Hadis qura'a man tiyabamihum Allahu wakilu kurun haqqu gam baagutu ga wakilu kuffinama Allahu tiyabamihun rizqu devi he duni taka rizqu devwa fada. Duni taka duni ta mi udu he duni ta. Etaketi halin nikumegen edani bandu ha hunu kama ayu ga kama ko haajin e bori annani bandu furagen wa halu ga. ए एच सखन नेगे रिस्क गुहुरिता नेबे से नमे रिस्क गुहो दांगे तियान्ना रिस्क देबान अल्लाह सुभान व तआला ए वकील कुरुन हक वेगन वागतु वकील कोफिनामा कोम्या कस्मी आयत ग अल्लाह सुभान व तआला मुखातबे कुरवने अल्लाह के रसूल आए कमकु हुकुम आम वेगन वे हुरिहा फर्दुम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत गु हुरिहा फर्दुम शामिल वेगन वे हुकुमु ग कमकु अल्लाह मुखातबे कुरवने अल्लाह के रसूल आए कुरान गिना आयत ने गोतन हुरिया एसवा एकलेगे फाना मुखातबे कुरवा फुरे कम हुकुम आम वेगन वे हुरिहा एमे miga murada ki tiyabami hum basin madama ati riwahre mistakunang hamdar diware mistahun kore mati ge erun tiyabami hum ge bas gabul quran mi dawwatan hore warab bodo zariya ay mi dawwat de mi ha allahumma ge dawwat de mi ha ge hunnan jihe sifata hoten war muhim musifa ay mi madama ati riwun mistakunang hamdar diwun bas madukurum mistahun macchan haru kashinu rasulullah sallallahu alaihi wasallam allahumma wahi qurbani hayyatu gami islam din fitru gen diyei akhlaq muslimunge riveti akhlaq ge sababu bay mihum mustashrikun e mihum malamen e kurani muslimunna khadi ge baru ge islam din duniya ge fatura ya feoti aniyaver dine ke islam dina ki khadi ge baru mistakuna birdak ke agne islam dina mihum badda ya fur e doge sirat abbalali ma tarikh abbalali ma engene huriha ge umta he geves muslimun islam dina wadefa huri muslimun ge riveti akhlaq fenifa khadi ge barakunu khadi ge hama ekani jihad allah fardu kura wa fa oti ei islam din himayat kurmatta ka islam di islam dinu ge border himayat kurmatta ka allah jihad la wa fa ni mistahun ga dakamu islam dinu weddu matta ka enu kiti qur'anu ge ben allah hanga wa fa la ikraha fid din islam dinu mi hunga dakamu weddu men nete mana kame ke islam dinu mi hunga dakamu weddu islam dinu mi hunga dakamu weddu maki mana kame allah kiti qur'anu ge oti sariha nasun mana kura wa fa den ki we mi hun bunan wi kandige barunne mihum birudak kagenne islam dina wadda feri ham us buhutana dogu ei islam dina mihum wadda fahuri muslim gariveti akhlaq fenifa en namesmiya da kunin akhlaq muslim gariveti akhlaq muslimum muslima ku fenifa miyad waran undaguwana mihak islam wa misal kan arabin eti bi muna vena hama e mihum ga akhlaq fenifa mihak islam en nuane miha da ku e mihum ga akhlaq fenifa islam en nuane mihak islam dinan hijjeigen miyad mihak islam wani ei miyad muslim wani mihum ge akhlaq du kullafa ege teren dunyavi faada tan huri sifatahu ga wani kafarun hifafa dunyavi faada tan huri huri ha sifai ga wani kafarun hifafa adem mire mi hisaba kuru kullan den sualen o be fura sual ae dogu islam dina mi hakuma namaf fahuge namma juburu wanna ne baa zakanu di fi yagada kam satu leven oti hadis ta baa zakanu di fi yagada kam satu leven namaz nu fi ma juburu kuru wen namaz de nu ko fi gatul qura'a oti majbur qura'a islam dina mi hakuma namaf fahuge e na kan nu hore wen wes kam nu kore adabu de ne gaabu gaadi adabu de enji ne na kan ta tahuge macca ta azir kuran je ne ei kafarun islam nu weti bi mi hunga da kam islam dina weddu mennen e ayatuga murada ki ei ekamuk islam dina mihaku wanama fahuga ena majbur kurawen islami shariyatuga majbur kurawen ei shariyatun ekamuk shariyatun ena majbur kuran ji hen hama egota islam is muslim dema firin ena ge dari fulab bas majbur kuran ji hen namad kuran diha har gosya adab os de re oti adab digen bas namad kurwash e majbur e boi islam mumaffahuga ena tafatu majbur tan annane majbur tan ai islam wegen no hore vene na ka beenun ha go taka e islam muwaffahu ge islami haddu ge daran ena evani ehema islami huriha haggo taken ena ge macce tanfiz kure vene huriha go taken tanfiz kure vene ena ge macce murada ke tanga la ikraha fid din e ganin a qad tabayyana ar-rushd min al-ghayy دین گدکم میہکو ویدو مننتے اوتی بیامے فے حق گما گا نو بیامہ گوتی بیامے فے بینم میہکے اسلام وانی گدکم کو اسلام دین ایکک وس بددا گے نو مانے انے کوری دو ہو سوال کرے اوتی تو خمسن رسول اللہ صلی اللہ علیہ وسلم تی من کلی فانہ دیونے فاس کھمے لم یؤت نبی من قبل تی من کلی فانہ کورن ابس نبی کا اے این ابس کھمے دی فین ہوئے ایم فرتا مکہ حدیث کرنے جعلت لی الارض مسجدا وطہورا ای مس بینگڑو تیمن کلی گفانا مسکی تک کمگا طاہر وچ کمگا اللہ لبی ای کوری گ ام ابس ام مت کن نگی کلا وے فے ای ال کن قران وجیا کوری گ مت ہو جہن وکی تنک جما وانجے وکی تنک جما وانجے دے کلی فانا حدیث قران نصرت بالرعب مصيرة شهر ام مستو ہو کورین بیروری کم ایک گزاریا تیمن کلی گفانا نصر دیونے ایک معنی کی ام مستو ہو کورین مسلم گ لشکر کافروں گ لشکر ہمایا فور اوم گ باسے واسلو موگے ایمس تو سکورین کافروں گے ہتکا بیروری کان اللہ ودوان ای دے نن تینن گوتی کلی احلت لی الغنائم تیمن کلی گفانا غنیما مودا حلال کرونے این ایبس کوری گے ایبس میہ غنیما مودا لنن حلال کرے فے کورین بس رے گس پنونو ای کوری گے ہنگرام کو ف غنیما مودا تا جمع کرن جین اتنکا دین اڈون الفاں ہے ستکتی اندالا ای کوری گے اوننا کوئی میم متو غنیما مودا اللہ حلال کرے دین حدیث رو کن ارسلتو الى الاحمر والاسود تیمن کلی فان فون بونی دوم می ہونا کلو می ہو گاتر ای ہوری ہا می گاتر کوری گے ایبس نبی کو نے ہوری ہا می ہو گاتا کا فون وی فے ہوری ہا می گاتا فون وی فے نے کوری گے ایبس نبی کو ہم ایکن رسول اللہ صلی اللہ علیہ وسلم فون وی فانی عالم تک رحمت گے گتو گا فس فن کما کی رسول اللہ حدیث القران اوتیت اوتیتو شفاء اوتیتو شفاء شفاء یام الدو شفاعت الکبرى شفاعت الکبرى دیونی رسول اللہ صلی اللہ علیہ وسلم ایوس نبی کان حق وگن وا شفاعت نون ای مقام محمود رسول اللہ صلی اللہ علیہ وسلم وڈاگن ای وڈاگن نوا شفاعی ای شفاعت الکبرى یام دوگ ایم بڑو شفاعی ای ہمے کان ایک لیفانا خاص ای فاس کان تے رسول اللہ صلی اللہ علیہ وسلم دیفا کوری گے ایوس نبی کا دیفا نوا ا گوروا کیا ویگن ایمی ہنگے مچن ایو وس ثواب لی بین کما ایو وس روایتن اس وینے دین علم رنگے بہ گواہی دے کھڑا الو وے اے گواہی دے کی ای دیری ہوری می ہگ کے کیبان ادا کرے وے کم میں کما مرو فا می ہا کیبان وس ادا کو دے دان دین بلن وی دیری ہوری می ہگ کیبان گوروا کیا وی دان تو اے نگے نامو گا ایو وس می ہا قبول نہ قران میں تی بن کیا ویلا نہ کڈے کما تین گوروا وا قبول قران اے وان کما نو وان کما එහෙම ගුරුවන් කියන මේ මයිත කොද්දෙන් හුරි කන්තත් එක බහුරි හදිස් වලක බයන් කොද්දෙවස ඒක තෙලේක එනාගේ මතින් සොදගයක් කරුන් කුරයි දාන වකුෆ් කුරයි දාන වකුෆස් කුරයි දාන එනාටක මිසාරක බය මිහු මිසාරක හති මොච්චි මිස්කිතල්ලුම ඒ සමයිතාගේ මතින් කුරයි දාන කම මයිතාගේ මතින් කුරයි දාන කම එහෙනම් ඒක නන්නු ලියුන් රඟාලේ එනන් ලියුන් බය ෆාර් දෙක් කුන්තර කමන් ඒ වාසල් කොද්දෙවිනා ඒ සොදගයක් කරේන දැන් එනාටක හේව දුවා කොද්දෙවේන හේව දුවා කොද්දෙවේන දැන් එන ඉල්ම මිසාලක මුජ්තම ෆයදා හොර ඉල්ම දුක ෆදී ඒක සබම සේන ෆයදා ලිබේන දැන් අපි ෆදෙන් එනටක හජ්ජ කුරයි දාන හජ්ජ වස් කුරයි දාන උම්රා වස් කුරයි දාන එනටක දැන් රෝදා රෝදා එන ෆර්ද රෝදෙන් ඔයජියා එනගේ වලීවරියා හිෆාෂේ වති හදිස් වල සෝම අන්න හැම එකනි ෆර්ද රෝදා තුරු සුන්නර රෝදෙන් එනගේ ෆරාතක නොහිෆේන මන් මාතවාලිහි සෝමනේ මිහෙන් වති මන් මාතවා අලෛහි සෝමුන් සෝම අන්හ වලියෝ මෙයක මරවි එනගේ සිම්මාගේ බර රෝදයිසම් ඒක මාන කියන ෆර්ද රෝද අලෛහි එනගේ මච්චන් ඒ පොතේ රෝද ඔයජ්ජා සෝම අන්හ වලියෝ එනගේ වලිවරියා ඒ රෝද හිෆාෂේ දැන් සුන්න රෝදෙන් නෙන් හිෆේන කමක අදි නමාදෙව්ව සුන්න නමාදෙව්ව එන ටක කොහෙන් නු දෙවේන දැන් අසුරු බලන් වි දලීලන් උරියාවේ ෆොලොන් වස් ඒ ශරවි ගොතුන් කම කොග්ගෙන් නොවන දලීලෙන් නැතියේ දලීලෙන් නැතියේ දැන් මිසාරකන් අලං උපදේ බයි කන්තත්ත මේ දැන් ගුරුආන් කුරීගස් ඔයින් එච්චේ කොම්මෙන් අලකන් උපදේ කන්නොස් ජිහෙනමිය මෙහාර මිසාරකන් මොජිතමක අලං උපදේ හාදිසා තකා මස්සලත එ මස්සලතන් ඉල්මුවරින් ඉජ්තිහාද කරවාන එස් දලීල් තකබල්ලා එන්නවස් මි කම කීමි ඉජ්තිහාද කරවේන කමෙන් නොමිය කී ඒ සමානකස් කරවේන කමෙන් මි කමකි හුද්දා නමක ෆෝති හුද්දා නමක ෆෝති හිය زمانුග අලහේ මිදෙන්නේ නෙවි මිසාලක සමාන්තරක් ගිවෙන් අන්නවරකන් එබ හුරේ තබයි මස්සලත මිසා මුආමලාත ගබයි මස්සලත මිසාලක කුරින් අල්ගොණ මිදෙන්නේ නෙවි දීනුග කමෙක් කුරඤ්ඤා කමෙක් කුරඤ්ඤා දලීල බලාශ එන්නෝ මිසාලක මීහක පොන ෆාන මිවෙනි කම කන්නේ තෙන්නු හේ දලීල එහෙම කිනන් එහා දාන මෙහා මුආමලායත් අහුග මුආමලායත් අහුග අස්ලකිය හුද්දා මෙයාදි මවුදුම් බේරතන් කොර මුආමලාතු අස්ලකිය හුද්දා ඒකම් මනා කුරාන දලීලෙන් නැස්වියා එම මුආමලාතක බලන්න මිසක අලං උපදේ මුආමලාතෙන් හල්ලු කුරමට්ටක ඉල් මෙරින් ඒබ හොරි මසක කොෆා ඉජ්තිහාද කුර වෑෆා අධිහම මිහ ආරුගමි උපදේ මස්සලත දුනියෙක ෆිග හොකොමටි හල්ලු කුරම ගදනි කොම් මේ හරක් අලං උපදේ කන්තත්ත ඒ මජ්මල් ෆිකහ් ඉස්ලාමිය උනාන දුනියෙක බොඩු කොමටියේ දුනියෙක හුරි හා කවමකුන් ඉල් මෙරින් හොවෑ ෆොන්න බොඩු මජ්ලිහ හෙන් ඇයි කොම් මේ හරක් කොම් මේ ඉස්ලාමි කවමෙක් ගැමි හුන් ජල්සා බාවාන ඉතිමාර බාවාන කොන්ෆරන්ස් එක බාවාන ඒ කොන්ෆරන්ස් එක එමිහුන් නිම්මාන ඒ මස්සල තංගු ශෛලේන ඒ අලං උපදී ෆහුරි මස්සල ත ඒ කොමිටියන් උ ශෛලේන එමිහුන් එමිහුන්ගේ මෙදුග මස්වරා කොග්ගෙන් දලීල් තක බලාෆ එමිහුන් නිම්මාන මස්සල ත ඒ ගොත දැන් ෆතුවා උන්නාන විස් දුනියේග එමිහුන් නෙර ෆෙන්න ෆතුවා එක් ගොතන් ආම ගොතෙක්ග ෆතුවා දුනියේග හිඟමුන් දාන දැන් තිකමා බෙහෙ ගොතුන් තී කුරිගා සාබේ කලෙස් කුර බෑ ෆොයි කමෙන් නු මයිතාග මතින් ගුරුවන් කියවුන් තාවි වේකලේ කිවෙන් සාබිතෙනු ඉමාම් වරි වේකලේ කිවෙන් වේ සාබිතෙනු එයි මයිතාය ෆෑදාහුර කමෙක් කම ගවඤ්ඤා ඒ රොස් ගුරුවන් ඔයි කිවෙන් ගුරුවන් කියවිස් කියවි ෆහුරිස් දලීල් තලි ෆහුරිස් එහෙම තිකම කන්නෙන් එවස් දලීල් දලීල් හුරිකන්තක් කුරේ කිවෙන් නුකුරන් ගවන දලීල් හුරිකන්තා එකම බේන මන්න කුරාක අස්ලු හයියතුගේ ඒගෙන් වෙස් දේහවනි ඉන්සානාගේ හිත ෂයිතාන වෙරි වේපාවාකන් බේනුමනි දලීල් නෙක්කන්තක් කුරන් එනගේ මත දලීල හුරිකන්තන් හරි එකන්තක් කුරේන සවාබලි වේන මයිතාය අල්ලාහ් සවාබ දෙවාන කමන් යොති එකන්තක් කුරීම එකන්තක් කුරේ එකන්තක් කුරීම සවාබලි වේනි එකලේක ෆාන් නාංගවා කමෙක් කොග්ගෙන්නේ මයිතායකන් හරමනක සවාබේ ෆෝර් කොරෙන්නු දෙවේන එයි මානවී කමෙක් කමකි ඉස්සි කමෙන් නොමියක ෆෙනිගෙන් ඉඟාන කමෙන් නොමේ කමකි අල්ලාහ් සවාබ ෆෝර් වස් කොද් දෙවාන ඒ ෆෝර් කොද් දෙවාන එකලාංගේ දෙවි خبرتك ميها عملك خبرتك دي في رسولك زري يعني ما يبلنج يعني هوري هم منا اخايا بس ميها رو حديث قوتي ورا رنگلو حديث ان ابو تياسي كما بيهي قوتي رسول الله حديث رو قرباني تماغ اخا غيبو غواني قوتي ගයිබු ගයිබුනි එනගේ ලොල ෆෙන්නන් නේ නෝ තමරු වේ ෆනුවත දුරු හෙන්න රෙක් ගවනිකො එන හේවදුවා කොද්දේ රෙවර මායි කන හේවදුවා කොද්දේ රෙ මෙ හේවදුවායි එනන් හේවදුවා කොද්දේ ෂේ නන් හේවදුවා කොද්දින මේ වාගොත කි එන කෑරි ගුන්න මලායිකත මීනන් එවදුවා කොද්දේ මිසාරක එන දුවා කොලේ අල්ලාහ් තෙමන්නගේ අහාවෙ ජෙමියන් රෙක් ගනෝ තමරු වේ ගොස් වෙන එන රහමල් ලබ්බාන් දේ එන ස්වර්ගයේ දාමිනි මෙ දෙවාශි මේ ඉنسانක මේ දුවා කරන්නේ කෑරි ගුරු මලායකත ඇබදු අල්ලාහ් ඒනේ විසිපදන් දෙවා ඒනේ විසම ඉපදන් දෙවා කාගේ දුවා ජවාබ් අනේ ඉජාබ කරුන් එම්බ ගාති මලායකත ආගතු එහම ඒනේ කියා පොඩු සවාවෙන් හයිගතු වෙයි ඒනේ ලිබ කියා පොඩු අජුරෙන් ඇයි ඒනගේ අඛායන් එන දුවා කොද්දිනු කොද්දිනු ඒනේ මා පොඩු අජුර වෙලි වේ ඒ දුවා යපුර ඒ ඒනගේ දුවා ෆහර ගල්ලාහ් ඉජාබ නකරු මොසේ කරීගෙන් වේ කොම්ස් කමෙක්ගේ සවාබු එහෙන විස් මලායකත ආගේ දුවා අල්ලාහ් ඉජාබ කොද්දෙවා කුරි زمانوگا ඉහරම් මහරමුන් ගෙන්දන් ජීනේ මිහාරුස් ඒ දතුරු කිත මෙතරක් ගීවියක මහරමුන් ගෙන්දන් ජීනේ ඒ සබබ කීව හුරි හිඟා දිව හිඟෙතරේගේ හුරි හිඟා ෆායිෂමලත මක්කාගේ හුරි හිඟා ෆායිෂකන්ත දිව හිඟෙතරේගේ එම මහරම් ගෙන්දන් ජීය යමයිවා එයදී එම්මේ මායි බින් ඒ තාංග ඒ දිවෙහින් අදි දිවෙහින් මි කියන අදි හෙම්බ එකතු කොලේ එමෙහුඟ හයි ගතෙන් අලමන්න කන්නේ නැගේ මි කියනි දිවෙහින් ඒ දිවෙහින් ගෙතරේ ගල් වණන් මෙ වලනේ දිවෙහින් ගෙතරේ ගැබහුර හැම එම්මේ බොළති ෆාහිෂ අමලු හිඟා මහරම කොනේ තියමවා කොයින් බදි ගෙතරේ ගුරුප්තක බදි ගෙතරේ ගසබ හිඟා ෆාහිෂ අමලත এবাদিকে তেরে মিগেন দানি বাদি একক কামেস মিগেন দানি আং হেনু নাফির হেনু না গ্রুপ তাকুম বাই গ্রুপ তাকুম এ বে গ্রুপ গেন দে হুসফির হেনু মেস এ তাবেসে বহিগা হাম হিগা ফে বার এহেম বিমা এ মাহরামুন এ কোন মে জামা হি তামে তার গিয়া কাস আল্লাহ কে বাস ফলে বাদরে নো রাসূলুল্লাহ বাস ফলে বাদরে নো আনে অতি তিন দোহা পরে দিগু দাতুরে গাং হেনা গোস কেন নো আনে মাহরাম কা এক কোন নো নে মিহার ইল হেনু দানো নে মিহার জামা মা ফিতনা বেরিয়ে পুরি কে জামানা পরে মিহার এ দোহা পরে বেশি তোরা গোস কেন নো আনে মাহরাম কা এক কোন নো এ নিকু না নাতি যাবে না গুন রা রা গোস কো হো গে দানি হে গাইম বে মিসার গে দানি আমি লা গোস নো বা আমালে হিং গা গান দানি গোস মুড়ি দিরি উড়ম ফাসাদ ফেননানে মহরমকে গামস দিনুকে নাসেদ্দো গেন্নমান এগে হুরি লাবায়া মামফা এং আমাল কফিয়া এ আইদি কোলো বেজ্জা হুরি গেল্লু মাহালা শাক্কে বেস দিনুকে নাসাকা ইদি কোলো বেজ্জা এগে হুরি আমা গেল্লু মাহালা শাক্কে বেন বুনেবে গতগ নুহ নুহকুং ফেন ফেনন তাং কোলে মি নুহকুং মাজেল্লা একুং আমেরিকাগা আনে এক গাডিরু গা হিঙ্গা নুভায়া কান্তা সাউদি আরবিয়া গে ইং আহার দুয়া হুন নহিঙ্গা ইং আহার দুয়া হুন নহিঙ্গা আমেরিকা গে এক গাডিরু তরে গে হিঙ্গা ফাসাদ এ এ গে ইক মাতাই কো এ তা গে বোবে আদিবেস কমমে সরাকা নমার বডাং এ বই আদিবেস ইসলাম দি হাদ দু তক গায়ম করে হাম গাতুল বেস করে জিনে করে মারা মারাম বেস মারা আইক বেস কাঁডা এ তা মি আর বেস এখান তক করি মায় নানি বরং আমা মি হুঁড়েলে মরং আমাং এমি হুম ফিহার তো সেবা দে হুলু বাইলা গিয়াবস বাই ফা গিয়া গোস্তা ফেসে বা দে ফিহার কো মিয়া কইছে না গাগনে নোবে এবা জিহে সে এটু গে নুফেন গে হুলা ফিহার আগে এ না মিয়া গিয়া গোস ফিহার হুলা ফিহার তরা বাদে এটা আই কাডা নে ওয়াক্কান কো ফিয়া এমি মা এ ইসলাম দিন গো হুরি ওয়ারা হিকমত তেরি কান্তত্তান হুরি আঙ্গা আ এভেস কাহালে হেও কামেন নেং ইসলাম দিন আমর নকুরা ফায়দা হর কামেন নেং ইসলাম দিন আমর নকুরা আদি গেল্লুং হরি কামেন নেং ইসলাম দিন মানা নকুরা এভেস কামেন নেং সৌদি আরবিয়া কোন নুয়েদ দেনে মাহরম কা কোন নুন হজ্জ কা নুদেবে নে জেন দিবে হিমি হাদা গো তাকি কমমে সে হেম ফিরি হিনে জাহা ফিন নানি বিসাগে নাগে মাহরম কা এগো তে জাহানি হুদে মাজিতা ওয়ালুং কুরি গমি তাঙ্গা বায়া মেঙ্গে জাহাদিসেই বাই বাগুত তাহু গে বহরি মাজিতা ওয়ালুং মানা কুরা বা হেদেন রে গড বাই ইলমেরিং গে বহরি দাল বেফা মাকুরু হাই মাকুরু হাই বহরি বাই ইলমেরিং গে দাল বেফা দেন আনে হাদিসে বেস মি তাঙ্গা কিওনো কান্নে গে মিহান রাঙ্গালা কা আলগড সাদা আনে নে কমে গে বাই ইলমেরিং গে বাস এ গে ফাউরি এ গে এহা রাঙ্গালে নোনে দেন কো কুমি হার হামা সৌদি আরবিয়া গে সওয়ালু দে হামা রে গড বেস রেগান্ড বেস ভালো দেয় মানা করে বাবা ইরো মেদু জিহে বাগুতা ইরো অসে বাগুতা ইরো আরা বাগুতা আবাস কুরুং অতি আঙ্গা এফ দেন ইয়া বেস বালে এফ কম মেকাস ভালো লে হুরি হ্যাঁ তানে কাস মানা কফে ইং হাদি সে ফেন না কারণে রেগান্ড ভালো দাস ভালো নু দাস আমি আর এ গত আমি তাঙ্গ পায়া কুরে ইজ্জি আসলো এ হাকা এ না জামাতুকে কুরে দান ইলমের বিদাল মানে আসর নামাজ মাগর নামাজ জামাতুক এই ইমাম হাসান আন্দিনি মানে কাই রাখো তা তেদওয়ান এ না কুরে এ না ইসকো কুরে নে তারতিব ইন জেন দে মি ইলমের মে দুকে এবহরে এগে কোডা খিলাফ এ কমা সৌদি আরবিয়া রাজি কুরা বা ফানি মি কই সৌদি আরবিয়া গ ইলমের ফতোয়া দে বা ফানি মি কই এই নামাজ তারতিব কি এই ওয়াজিবে হুরি হাই ইলমের গেস দেখে বাটা গান নানি নামাজ তারতিব কি ওয়াজিবে এহেম তারতিব ইন্ন জে এহেম বেগে সৌদি আরবিয়া গে মিদি পুরি গে মুফতি আবহার জ শেখ আব্দুল আজিজ ইবনে বাজ ফতোয়া দে বা ফোন নানি এগোতা এনা মাগরিব নামাজ এক কুরআন সালাম দিনি মা তে দুই রাকো এক কুরআন দেন এনা কুরআনি ফাহুম মাগরিব নামাজ মাই আন ইমাম মিহা এক কুরআন এনা আসর নামাজ নিয়ত তাফাতুম কুম আসলে হেন নাই এ বহর সাবিতুয়া হাদিস প্রত কুম বহর সাবিতুয়া ইমাম মিহা হেন নিয়তে মামুম হেন নিয়তে এ মাসলে নাই না এগো সময় নিয়ে ಏಗೈನಿ ಏನ ಮಾಡು ಕುರಾನಿ ಹತಿಮ್ಮನ್ ರಕ್ವಾತುಗ ಅತ್ತಹಿಯಾತ ಮಾಡು ಕುರಾನಿ ದೆಂಗ್ ಇಮಾಮಿಹ ತೆದು ಮಾಡ್ತಾ ಹತನು ರಕ್ವಾತ ಇಮಾಮ್ ಮೀಹ ಇಶೀಂದೆ ಎಹ್ ಮೀಹುನ್ನ ಎಹುಗ ಇಮಾಮ್ ಮೀಹ ಎಹುಗ ಏನ ಸಲಾಂದೆ ಏತಿಯ ಬೋಯ್ ದಲೀಲು ಏ ಖೌಫ್ಗ ನಮಾದು ಏ ದಲೀಲು ಲಿಬೇವ ಏಕಮ ದಲೀಲು ಲಿಬೇ ಖೌಫ್ಗ ನಮಾದು ಏ ಮೀಸ್ತಕು ಇಶೀಂದೆ ತಿಬೇನ್ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಮಾನೆ ರಕ್ವೆ ಕುರವ್ವಂದೆ ನುವತ ಆನೆನ್ ಹಾಲತುಗ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಮ ಇನ್ನವಾನೆ ಮೀಸ್ತಕು ವಕಿನ್ ಎರ ರಕ್ವೆ ಕುರವ್ವಂದೆ ದೆ ಮೀಸ್ತಕು ನಾ ಹುಗ ಏಕದೆ ಫಾನ್ ಸಲಾಂದೆ ಬನಿ ಏತಿ ಸಾಬಿತು ಏಕದೆ ಫಾನುಗೆ ಹರಕ ಅಮಲು ಫುಳುಂ ಎಗೊತ ದೆನ್ ಆಮುಗೆ ತೆರೆಗೆ ದೆನ್ ದನ್ನ ಮಿಯಕೆ ಗೊತ್ತ ಕುರಂ ವಿಮಸ್ಸಲೆ ಮಾನವತಕ್ಕೆ ಆ ಮುನ್ನವರ ಆ ಕಮಕವಾನೆ ವೈಕಂದ ತವ್ವಾನೆ ಪುರತಮ ಅಲ ಕುರಾಯರು ಆ ಮುನ್ನ ಆ ಕಮಕ ಏ ಆಮು ಮಿಹುನ್ ನೆದ್ದೆನ್ ದಲೀಲ ಕಬ್ಬಲೆ ನುಲಾನೆ ಮಿಹುಂ ಕುರಿ ಸುರನು ಕುರಾ ಗೊತ್ತಕ ಕುರಹತಂ ಫೆರು ನಿಮ ವೈ ಫಹರ ಮಿಹು ಮಸ್ಸಲೆ ಜಸ್ಸಾನೆ ಸೂರ ಮಿಸಾಲ ಸೂರ ಕೋನ್ ಹತಿಮುಗ ಬೇರುಗ ಮಿಹಾರು ಏಗೆ ಅನೆ ಬೈ ಫಹರ ದಿಮಾ ಮಸ್ತಲ್ ಹೆಂಗೆ ಬಹೆ ಮೀಹುಂ ಎಚ್ಚಕ ಮೀಹುಂ ಬದ ಹಟ್ಟಂಗಿನರು ಇನೀಮ ಏನ ಹಿತುಗ ತಸವ್ವರು ಕುರಾ ಎಚ್ಚೆ ಬೈ ಫಹರ್ ಸೂರ ವೆಗೆಂದೆ ಎಂ ವಿಸ್ ವೇ ಬೈ ಫಾರ್ ಅಸ್ಲು ಸೂರ ಎನ್ನು ಎನ್ನ ವಿಸ್ ಮೀಹಕು ಬೈ ಫಾರ್ ಬೆಲೆ ಮಿಸಾರ ಕ ವಿಲಾ ಗಂಡ ಕ ಮೀಹಕು ಬೆಲಿ ಬಲ ಹಟ್ಟ ಹುನ ಏನ ಹಿತಮ್ ಮಿ ತಸವ್ವರ್ ಕುರ ನಿ ಮಿ ಬಕಾರ್ ಬಕಟ್ಟೆ ಕೆ ಮಿಸಾರ ಕ ಎ ಬೈ ಫಾರ್ ಸಿಫಾ ವೆಗೆನ್ ದೇ ನ ಹಮ ಬಕಟ್ಟೆ ಗೆ ಸಿಫಾ ಎನ್ನು ಎವ ಹೆಂ ವೆಗೆನ್ ದೇ ಬೈ ಫಾರ್ ಫಹರ್ ಗೆ ಹೆಂ ವೆದಾನ್ ಏಕಮ ಕು ಹಗೀಗತುಗ ಹಗೀಗತುಗ ಏಯಿ ಏಕಹಲೆ ಚೆಕ್ ಕಮುಗ ವಣ್ಯಾ ನ ಗಂಜಿ ಬೈ ಫಾರ್ ಮಿ ನ ಡಿಸೈನ್ ಹೆಚ್ಚಿಗ ಹೆಂ ವೇ ಬೈ ಫಾರ್ ಮುಸಲ್ಲೆ ಹೆಚ್ಚಿಗ ಅಳೆ ಫುನ ಡಿಸೈನ್ ಹತರು ಬತ್ತಿ ಅದೇ ಅನೇಕ ಕಸ್ ಮಸ್ಸಲೆ ಜಾಸ್ತಿ ದೆನ್ ಅಮಿಲ್ಲಕ್ಕೆ ಕಾರ್ಯ ಕಮ ನೋಗನೇ ಫಿತುನಾಯೆ ಫಿತುನಾಯ ಏಯ್ ದೆನ್ ನಮಾದ ಸೊಹವಾನ ನಮಾದ ಸೊಹವಾನ ದೆನ್ ಎಮಿ ಹುನ್ನ ಎಂಗಿ ಮತ ಎಮಿ ಹುನ್ ಎತಿ ನಗ ನಗಾನ್ ಏ ಪಾಕಿಸ್ತಾನ ಒಳಗೊಂಡು ಉಳು ನೀರುಗ ತಾಂಗ ಮಿಸ್ಕಿತುಗ ಅಮ ಮೀ ಕ್ಯಾರಿ ಕ್ಯಾರಿ ಫಾರುಗ ಹುನ್ನನಿ ವರ ರೀತಿ ಡಿಸೈನ್ ಗಳ ಏ ಕೊಳುಗೆ ಬೈದೆ ಮಾ ಕೊಳೆಂಗ್ ಹೆಂಗ್ ಇನ್ನ ಹೆಚ್ಚು ದೆನ್ ಮೀ ಯುವತಿ ಕೇ ಕಕ ವಿಸ್ನೆಗೆ ಕೋನ್ ಚೆಕ್ ಕಾಮೆ ದೆನ್ ಹಮ ನೀರು ಲಹರು ಇದು ಮಿಹೆ ಮಿಹೆಂಗ್ ಇನ್ನ ಮಾ ಕೊಳೆ ಮಿಹೆಂ ಇನ್ನಲ್ಲಿ ದೆನ್ ಮೀಗೊತಕ್ಕಿ ಅನೆ ಎಥನ ದಿಯ ದಿವೆಹಿ ಕುಜ್ಜೆ ದೆನ್ ವರ್ಮ ಚಕ್ಕಿಯ ವ್ಯಾಪಾರಾಜ್ಯ ವರ್ಮ ಚಕ್ಕಿಯ ದಿಯ ದಿವೆಹಿ ಕುಜ್ಜೆ ಏನ ಅಂಗಾ ಫಿತಾ ಪ್ರಿನ್ಸಿಪಲ್ ಏ ಸೋಲಿ ಬೆಗ್ಗೆ ನಿಶಾನೆ ದೆನ್ ಮೀಗೊತಕ್ಕೆ ಅಳ್ಕೊಂಡು ಮುಗಿದ್ದು ಸೋಲಿ ಬೆಗ್ಗೆ ಲಿಸ್ಟು ದೇಕುಣಿ ಎಮಿ ಹಂಗ ಸೋಲಿ ಏ ತಿಯ ಬೈಂಗ್ ಹವ ದೆನ್ ಎತ್ತಾಂಗ ನಾಯಬ ಪ್ರಿನ್ಸಿಪಲ್ ಅಂಗಾ ಖಾಲಿಯಂಗ್ ಏ ತಿ ನತ್ತಾಲವೇ ಗೊತ್ತಕನ್ ನತ್ತಾಲ ಆಶ ದೆನ್ ಏನ ಬಡು ಮಾ ಕರೆ ಕುಂ ಏ ಹುರಿ ಹೆಚ್ಚಿಗೆ ಕೊಳು ಬ್ಯಾವರ ಮುಳಿ ಮುಳಿ ಮಿಸ್ಕಿತು ಫಾರ್ ಮಿಹಂ ವಶ ಆಯ ಹಮ ಮುಸ್ ಏಚ್ ಇಂದ ರೀತಿ ಡಿಸೈನ್ ತಕ ಆದ ಹೋಗಿ ಸುಬ್ಹಾನಕ ಅಲ್ಲಾಹು ಬಿಹಮ್ದಿಕ ಅಶ್ಹದು ಅನ್ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲ ಅಂತ ಅಸ್ತಗ್ಫಿರುಕ ವ ಅತೂಬು ಇಲೈಕ್.